والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين دو يكتي حديث أمي قاد قرب يهون يقول الشم فرقه جي الله نافر مالين بيأبري عدو چنابي نافر وزنه كم دل کیا ہے كنت يرقى ساتي ساتي ارو বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসছে পরবর্তী হাদিসে স্পষ্ট হবে। প্রথম নম্বর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, লাম্মা ক্বাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদীনাতা কানু মিন আখবাতিন নাসি কাইলা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আসলেন তখন মদীনার লোকজন সবচেয়ে খারাপ ছিল মাপের ক্ষেত্রে, মাপের ক্ষেত্রে কেল মানে মাপ, মানুষ মেপে দেয় না জিনিসপত্র মেপে দেওয়ার ক্ষেত্রে খুব খারাপ ছিল তারা। তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওইসব লোকদের জন্য ধ্বংস যারা মাপে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, যখন বিক্রি করে কম দিবে, নেবে যখন তখন পোড়া নেয়। এটা অনেক অনেক মানুষের অভ্যাস, আল্লাহ মাফ করুন, দুনিয়ার কয়েদিন 10 টাকা আর 20 টাকা খামসি না মেয়ে হাই রে হ্যাঁ কত কত হাজার রিয়াল, কয়েদিনের জিন্দগি তোমার, কয়েদিনের জীবন, জীবন মাপে কম দাও। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম করি ওদের জন্য ধ্বংস। ওয়াই তো এখানে এতটুকু হাদিসে এতটুকু উল্লেখ, পরে আরো কয়েকটি আয়াত আমি উল্লেখ করি। মাপে কম দিয়ে যারা তারা কারা, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন, যারা লোকজন থেকে নেয় তখন পুরা পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মানুষকে মেপে দে কিংবা ওজন করে দে তখন কম দে, এদের জন্য ধ্বংস। আস্তাগফিরুল্লাহ। তো যখন ইয়াতিন আদমু ওয়াইলুল মুতাফফিফিন, তখন তারা ফা আহসানুল কাইলা বাদা যালিকা, এরপর থেকে তারা মাপে সুন্দর করে মেপে দেয়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, হাদিসটি বলছেন হাফিজ মুনজির রওয়াহ ইবনে মাজাহ ওয়াবনু হিব্বান ফি সহীহি ওয়াল বাইহাকি, শেখ নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাদিস হাসান গ্রহণযোগ্য। এরপর যে হাদিসটি এ দর্শে পেশ করতে চাই তা হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস। তিনি বলেন আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, বললেন হে মুহাজিরিন, মুহাজির সাহাবাগণ, খামসু খিসালিন ইযা ইবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটি স্বভাব যখন, স্বভাব দ্বারা যখন তোমরা আক্রান্ত হবে আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমরা যেন এই সব আক্রান্ত থেকে, মানে এরকম আক্রান্ত হওয়া থেকে মাহফুজ সংরক্ষিত থাকো। আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, এরপরে কি সামনে এই পাঁচ রূপ যখন তোমাদের মধ্যে হবে, পাঁচটি স্বভাব যখন তোমাদের মধ্যে হবে তখন কি হবে সামনে বলছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বভাব থেকে, এরকম অবস্থা থেকে আল্লাহর কাছে আগে আগে আশ্রয় চেয়ে নিলেন, বললেন আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কি আন তুদরিকুহুন্না, যখন যেন তোমাদের মধ্যে এসব স্বভাব না আসে। আর এ স্বভাব আসলে কি হবে পরে তার ফল বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসাফিহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাত, যদি কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো জাতি সম্প্রদায়ের মধ্যে অশ্লীল কাজ, অশালীন কাজ, নির্লজ্জ, বেহায়া, বেহায়া, বেশরম কাজকর্ম যখন ছড়িয়ে পড়বে, মানে ছড়িয়ে পড়ে যায় একদম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে মহামারী রূপ দেখা দিবে, পাউন। আর এমন ভূ ক্ষুধা দেখা দিবে যে ক্ষুধা তাদের পূর্বেকার মানুষের মধ্যে কখনো দেখা দেয়নি। যদি এরকম হয়, বর্তমানে কিন্তু অবস্থা খুব খারাপ আমাদের দেশের দিকে, একটু থাকান, হায় রে হায়, পার্কে পার্কে কি হচ্ছে, সমুদ্র সৈকতে গেলে দেখা যায় কি হচ্ছে, আল্লাহর নাফরমানি সর্বত্র, হালাল তরিকায় বিয়ার আগে আগে ভাগে বিয়া হয়ে যায়, ঠিক না? ঠিক, একটা দুইটা না, অনেক, যেমন ওগুলো সময় ছড়িয়ে পড়েছে, এগুলোকে একদম মানুষ আগে যেগুলোকে খারাপ মনে করে এখন অনেকটা যেমন খারাপ নেই, হাসমুল্লাহ বলে আমি লক্ষ্মী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ব্যয় আপনার বেরিল আপনার যখন ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে পাও মহামারী রূপ দেখা দেয়, আর ক্ষুধা দেখা দিবে, ভোগ দেখা দিবে। বর্তমানে তো আমরা খুব ভালো, এখানকার অবস্থা ভালো না, আল্লাহ হেফাজত করুন। যদি ওই অবস্থা দেখা দেয় তাহলে, যদি আল্লাহ পাক শাস্তি না করে তাহলে, শাস্তি নাজিল করে তাহলে এই অবস্থা হবে, আল্লাহ হেফাজত করুন। এই জন্য প্রত্যেক মুসলমান, মুসলমানদেরকে আল্লাহর দিকে রুজু করা দরকার। আমরা অনেক সংকেত পাচ্ছি বর্তমানে এখানকার অবস্থা কি দেখতে পাচ্ছেন না, বাংলাদেশের অবস্থা দেখলেন না, ভূকম্প শুরু হয়ে এলো, আপনি হয়তো বলতেন একটা প্রকৃতি, প্রকৃতি তো সবই, কিন্তু কথা হচ্ছে প্রকৃতির সৃষ্টিকর্তা আছে কিনা, প্রকৃতির সৃষ্টিকর্তা মজুদ, রাত দিন সবকিছুর পরিচালনা করে রব্বুল আলামিন, আমাদের আমল আখলাক ঠিক হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করবেন, তিনি আমাদের এ ওয়াদা নিজে করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈমান ঠিক, আখলাক ঠিক, হেফাজত, এই যে দ্বীনের হেফাজত করে চললে আল্লাহ আমাদের হেফাজত করবে, কিন্তু অবস্থা কি? এরপরে বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরুস-সুলতানি আলাইহি। এখানে একটু অবস্থা, যদি তারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে, বুঝতে পারছেন? জিনিসপত্রে অধিক দাম মূল্য বেড়ে যাওয়া দ্বারা আক্রান্ত হবে, সরকারের জুলুম দ্বারা তারা আক্রান্ত হবে, সরকার কর্তৃক জুলুম দ্বারা আক্রান্ত হবে, আমরা হচ্ছি কিনা জুলুমের শিকার হচ্ছি কিনা, সরকার কর্তৃক জুলুমের শিকার হবে, ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। তাই শুধু কামাই করেন না, বেকালা মজুদ, দোকান মজুদ, রেশকম করতে নাই, বাংলাদেশি কম লোক আছে নাকি, কম লোকের দোকান এখানে আছে সৌদিতে, অনেক লোকের আছে, বর্তমানে কম না, অনেক লোক যান বিভিন্ন শহরে, মক্কা মদিনা রিয়াদ, চতুর্দিকে একটু খেয়াল কর, অন্যের দিকে তাকালেন না, ও এরকম করে, এই জন্য আমি এরকম করি, ভয় করো, বিশ্বাসঘাতকতা করো না। একটা মানুষ তোমার উপর বিশ্বাস করলে আর তুমি বিশ্বাসঘাতক হয়ে গেলে, তোমার দিক দৃষ্টিতে তুমি দেখলে এরকম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান অনুযায়ী কি বলেছেন, মাপে কম দিলে, ওজনে কম দিলে দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হতে হবে, অনাবৃষ্টি, এরপরে সিদ্ধাতুল মাউনা, বেবার বেড়ে যাবে। দেখছেন আমরা যা শুনছি বর্তমানে, আরো কিছুক্ষণ কিছুদিন পরে সৌদির অবস্থা কি হবে দেখতে পাচ্ছেন না? হেফাজত করো, আবার সরকার, সরকারের জুলুম শুরু হয়ে যাবে, তাই তাদের দিকে আমরা তাকাবো না, আমাদের নিজেদের আমলের দিকে আমরা তাকাই, আমাদের আমল কিরকম হচ্ছে, ঠিক না ভাই? আমাদের আমল কি হচ্ছে, আমাদের আমল ভালো হলে আমরা এখানে থাকি বা বাংলাদেশ যে যে স্থানে থাকবে, আমাদের আমল শুধরাবার দরকার, তাহলে আল্লাহ সাহায্য ইনশাআল্লাহ আসবে। এইগুলো তিনটা না দুইটা না এরপরে ولم يمنعوا زكاة أموالهم إلا منع القطر من السماء যদি তারা যাকাত দেয় না যাকাত রূপে রাখে তাহলে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়া হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার দেখা যায় বৃষ্টি হলো উপকার হবে না অনেক সময় আছে অনেক বৃষ্টি হয় কিন্তু ফায়দা কম হয় কখনো এরকম হয় বৃষ্টি কম হয় কিন্তু ফায়দা বেশি হয় এমনি ভাবে বলছেন ولولا البهائم لم يمطروا যদি চতুষ্কোপ জন্তু না থাকতো এইসব জন্তু পশু না থাকতো তাহলে তাদেরকে বৃষ্টি দেয়া হতো না তাহলে বুঝা গেল যাকাত বন্ধ করলে যাকাত যদি মানুষ আদায় না করে যদি আল্লাহ পকড়াও করে তাহলে বৃষ্টি বন্ধ করে দেবে বৃষ্টি বন্ধ করে দিবে কিন্তু বৃষ্টি হচ্ছে কেন এই পক্ষীকুল পশুর জন্য বৃষ্টি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم তারা যদি আল্লাহর অঙ্গীকার আর তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে তাদের শত্রু তাদের উপর চাপিয়ে দিবেন এমন তো কি অবস্থা পৃথিবীর আমরা শুধু বলি এরকম করে এরকম করে তুমি শুধু ফেসবুকে ছাড়ো হ্যাঁ ইউটিউবেই তুমি ছাড়ো বক্তব্য ছাড়তে পারো কিন্তু তোমার আমলের অবস্থা কি দেখছো বলছেন বান্দা যদি আল্লাহর অঙ্গীকার আর তার রসুলের অঙ্গীকার আহাদ চুক্তি ভঙ্গ করে তাহলে আল্লাহ তাদের উপর তাদের দুশ্মনকে চাপিয়ে দিবেন আল্লাহর নাফরমানি কি অবস্থা দেখছো এ আল্লাহ তুমি হেফাজত করো আর আরেকটা বলছেন কি এরপরে তখন তাদের হাতে যা আছে তার কিছু অংশ ছিনিয়ে নেবে তারা অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে আমাদের থেকে বর্তমানে শত্রুরা লাস্টে বলছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়াইতাখায়্যারু ফিমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম তাদের ইমামরা নেতারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার মীমাংসা না করে ওয়াইতাখায়্যারু ফিমা আনজালাল্লাহ আর আল্লাহ যা নাযিল করেছেন তাকে তারা চয়ন না করে ওর থেকে তারা কল্যাণ লাভ না করে ওর মাধ্যমে তাহলে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম তবে আল্লাহ তাদের পরস্পরের লড়াই সৃষ্টি করে দিবেন বর্তমানে হচ্ছে কিনা বাংলাদেশ থেকে একটু তাকান আন্তর্জাতিক বিশ্বে অমুক রাষ্ট্র বলার দরকার আমরা একটু তাকাই যা কিছু হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ তো নিজের মধ্যে লড়াইয়ের কারণেই হচ্ছে কারণটা কি তারা কোরআন অনুযায়ী ফয়সলা করছে না নবীর সুন্নাহ অনুযায়ী ফয়সলা করছে না আর এর পূর্বে যেগুলো উল্লেখ করা হলো আল্লাহ না ফরমানি দেহায় আপনার বেলের আপনার সব জায়গায় মজুদ ঠিক কিনা আচ্ছা মাপে ওজনে কম দেয়া সব জায়গায় মজুদ জাকাত অনেকে আদায় করে না আল্লাহর অঙ্গীকার আল্লাহর রসুলের অঙ্গীকার তো আমরা সবসময় ভঙ্গ করে চলছি আর পাঁচ নম্বর হলো আমাদের প্রশাসক বর্গ রাষ্ট্র পরিচালকেরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার মীমাংসা করছে না হাসবুনাল্লাহ ওয়া নিমাল উকিল এই সবকটি আল্লাহর গজব আর আযাব নাযিল হওয়ার কারণ তাই আমাদের সকলের উচিত জনগণকে আল্লাহর দিকে রুজু করা উচিত জনগণ যেভাবে হবে সেভাবে রাষ্ট্র পরিচালক আসবে আপনার শুধু বলবো না এটা খারাপ এটা খাওয়া আমার আমল কি আগে শুধরাই তারপর দেখি রাষ্ট্র পরিচালনাকারী কিরকম আসে কথা বুঝতে পেরেছেন আমারও দরকার ওরও দরকার রাষ্ট্র পরিচালক বর্গের তো প্রয়োজন জনগণের প্রয়োজন আমার যে কাজ এটা হবে আমার আমল শুধরাই আগে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী চলি আর চেষ্টা করি চেষ্টা কোনো বাধা নেই রাষ্ট্র পরিচালনা যারা করে তাদেরকে বোঝায় নিয়মতান্ত্রিক কত তো গলত তরিকায় আমরা নিয়মতান্ত্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকায় বোঝায় নিজের আমল শুধরাই আমার প্রথম নম্বর কাজ হচ্ছে আমার আমল শুধরাই ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আর আল্লাহর সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।